إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত দুই জুমা পর্যন্ত তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধি বিষয়ে আলোচনা করা হচ্ছিল। শাবান মাসের প্রথম জুমা, রমজান মাসের প্রস্তুতির জন্য বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। তাজকিয়াতুন নুফুস, আত্মাকে শুদ্ধ করা, এটার গুরুত্ব, এরপরে মানুষের আত্মা কত প্রকার, কি কি, এ বিষয়গুলো আলোচনা হচ্ছিল। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা তৃতীয় প্রকারের কলব, আল কলবুল মাখতুম, সিলগালাকৃত কলব। এটার আর এক নাম হচ্ছে আল কলবুল মতবু, মোহরকৃত কলব। এটার আর একটা নাম হচ্ছে আল কলবুল মাইয়িত, মৃত্যু কলব। কোরআনুল করিমের সূরায়ে বাকারা দুই নম্বর সূরার সাত নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু, আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, খতামা সিলগালা করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের কলবের উপরে, ও আলা সামিইহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরে, কানের উপরে, ও আলা আবসারিহিম গিশাওয়া এবং তাদের চোখের উপরে দিয়েছেন পর্দাবৃত করে। এখানে প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা যখন মোহর লাগিয়ে দিলেন তাহলে তারা গোমরা হলো, এতে ওদের দোষ কি? বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমরা আগেও আলোচনা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন, মানুষ যখন প্রথমে একটা গুনাহ করে তার কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়, যখন তওবা করে ওটা পরিষ্কার হয়ে যায়, আর তওবা না করলে পরে একের পর এক দাগ পড়তে পড়তে এক সময় সেটা সম্পূর্ণ কালো হয়ে যায়। আর এরকম যখন কালো হয়ে যায় তখনই সেই অন্তরটা মরে যায়, ওটার নাম হয়ে যায় আল কলবুল মাইয়িত, মৃত্যু কলব। এবং ওই পর্যায়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মোহর করে দেন। এটাই বলা হয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর করে দিয়েছেন, এই কারণে তারা অন্যায় করছে। বিষয়টা এরকম নয়, বরং তারা অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যখন আর তাদের হক কবুল করার মতো অবস্থা নেই। এই অবস্থায় যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলগালা করে দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াত থেকে তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ইউনুস দশ নম্বর সূরার চুয়াত্তর নম্বর আয়াতের সাথ করেছেন, তুম্মা বাআসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমিহিম তাদের তার জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, ফাজাউহুম বিল বাইয়িনাতি, তারা এদের কাছে সুস্পষ্ট দলিল সহ আগমন করেছেন, ফামা কানু লিউমিনু বিমা কাযযাবু বিহ, কিন্তু তারা পূর্বের থেকে নবী রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করার কারণে ঈমান আনার অবস্থায় ছিল না, ফামা কানু লিউমিনু বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, এভাবেই যারা সীমা লঙ্ঘন করে সেই সীমা লঙ্ঘনকারীদের অন্তরের উপর আমি মোহর মেরে দিই। এরকম বিষয় আলোচনা আছে আরো সূরায়ে আরাফের 101 নম্বর আয়াতে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে আরাফের 179 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে, লাহুম কুলুবুন, যাদের অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, অথচ সে অন্তর দিয়ে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুন, তাদের চক্ষু রয়েছে, লা ইয়ুবসিরুনা বিহা, তারা সে চক্ষু দিয়ে দেখে না, ওয়ালাহুম আদানুন, তাদের কান রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, তারা সেই কানের দ্বারা সত্য কথা শুনে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো পশু তুল্য, বালহুম আবাল, বরং পশুর চেয়েও খারাপ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পশুর চেয়ে নিকৃষ্ট বলেছেন, কারণ পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য মিথ্যা যাচাই করার জন্য জ্ঞান দান করেননি, ওদেরকে জ্ঞান দান করেছেন কিভাবে খেতে হবে, জীবন যাপন করতে হবে, এজন্য প্রয়োজনীয় ইলম দান করেছেন, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এই জ্ঞান পার্থক্য করার জন্য যা প্রয়োজন তা দেওয়া হয়নি, বাঁচার জন্য যা প্রয়োজন তা দেওয়া হয়েছে। একটা লাঠি দেখলে সে অবশ্যই দৌড় দেয়, আবার যদি তাকে বুঝান তোর জন্য ভালো খাবার রেখেছি, খবরদার অন্যের খেতে মুখ দিবি না, সেটা বুঝবে না। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন, সত্য কথা বোঝার জন্য জ্ঞান দান করেছেন, সত্যকে দেখার জন্য চক্ষু দান করেছেন, সত্য কথা শোনার জন্য কান দিয়েছেন। এইগুলো যারা কাজে লাগায় না, আল্লাহ বলেছেন তারা পশু, বরং পশুর চেয়েও খারাপ। এখানে আমাদের যত সমস্যা আমরা এই সমাজে দেখি, প্রায় একটা কথা বলা হয়, বাপ দাদার যুগ থেকে এটা করেছি, বাপ দাদার যুগ থেকে চলে এসেছে। যখন বলা হয় মানুষ মৃত্যুর পরে তিন দিন মিলাদ বেদাত, এটা কোরআন হাদিসে নেই, 40 করা বেদাত কোরআন হাদিসে নেই, মৃত্যু বার্ষিকী পালন করা বেদাত কোরআন হাদিসে নেই, এমনি ভাবে ম্যারেজ ডে পালন করা আরেকটি বেদাত, এরকম ভাবে মৃত্যু ব্যক্তির জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, মিলাদ পড়ানো, পারিশ্রমিকের বিনিময়ে দোয়া পড়ানো, খতম পড়ানো সম্পূর্ণ বেদাত এবং হারাম। মানুষ বলে এটা আগের থেকে করেছি, অমুকেরা কম বুঝে। যখন বলা হয় পীর মুরিদি ইসলামে নেই, পীর তন্ত্র, সুফি তন্ত্র, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সমস্ত তরিকার কোন স্থান ইসলামে নেই, ইসলামে কোন ফেরকা নেই, ইসলামে নেই হানাফি, নেই সাফি, নেই মালিকি, নেই চিশতি, নেই কাদেরি, নেই আহলে হাদিস, নেই সালাফি, ইসলামে শুধুমাত্র আছে মুসলিম। ফেরকা এখন চতুর্মুখী, কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস, এই সবগুলো ফেরকা। হয়তো আপনি খুঁজে বের করবেন আহলে হাদিস হাদিসে আছে, এরকম তো আহলে কোরআন হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের ধারক বাহকরা তোমরা বেতের পড়ো। আহলুল কোরআন বলা হয়েছে, এই নাম নিয়ে একটা দল তৈরি করতে বলা হয় নাই, বর্তমানে এই নাম নিয়ে দল তৈরি হয়েছে যারা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে। আমাদের এই ভাইদের মধ্যেও তারা ঢুকে গোমরা করছে। আমি পরিষ্কার বলে দেই, যারা কোরআন মানে, হাদিস মানে না, আল্লাহর নবীর তরিকা মানে না, রাসূলের কোন প্রয়োজন তারা অস্বীকার করে, এই লোকগুলো গোমরা, বিভ্রান্ত, এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। ভাইয়েরা আমার, ফেরকা যাচাই করতে হবে। আপনি এখন বলেন আমি যে ফেরকায় আছি এটাই হক, আপনি যদি হিন্দুর ঘরে আসতেন কি করতেন? আপনি বলতেন আমি হিন্দুই হক। এখন আপনি হিন্দুকে ভালোবাসেন না কারণ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেন নাই, আপনি খ্রিস্টানকে হক মনে করেন না কারণ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেন নাই, আপনি ইহুদিকে হক মনে করেন না কারণ ইহুদির ঘরে জন্মগ্রহণ করেন নাই, আপনি যে বেদাতি সুফিতন্ত্র, পীরতন্ত্র আর মাজহাবতন্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছেন আপনি এটাকে হক মনে করছেন, আপনি যদি যাচাই বাছাই করা ছাড়া ওটার উপরে থাকেন, দলিল ছাড়া থাকেন, তাহলে আমি মনে করি, স্পষ্টভাবে বলি, হিন্দুর ঘরে থেকে যে বেড়া হিন্দু আছে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে যেই লোকটা খ্রিস্টানকে হক মনে করে বসে আছে, ইহুদির ঘরে জন্মগ্রহণ করে ইহুদিয়াতকে হক মনে করে বসে আছে, ঠিক তেমনি ভাবে তুমিও সুফিতন্ত্র, পীরতন্ত্র, মাজহাবতন্ত্র আর বিভিন্ন ফেরকার মধ্যে জন্মগ্রহণ করে ওটাকে হক মনে করে বসে আছো, কোরআন সুন্নার সঙ্গে কোন সম্পর্ক নেই। আপনাকে 73টা আম দেওয়া হলো আর বলা হলো আমের সিজন, এই 73টা আমের থেকে 72টা আম পচা নষ্ট, একটা আম মাত্র ভালো, আপনি তখন কি করবেন? সামনে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন না আপনি সতর্ক হয়ে যাবেন যে আমাকে বলা হয়েছে 72টা আম পচা একটা মাত্র ভালো, সেই একটা কোনটা খুঁজে বের করতে হবে, নতুবা যেহেতু 72টা পচা খুব সম্ভাবনা আছে পচাটাই আপনি হাত দিয়ে বসবেন, যেহেতু 72টাই পচা। এটা যদি পরিষ্কার বুঝে থাকুন তাহলে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73টা ফেরকায় বিভক্ত হবে, 73 ফেরকা হবে, 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, এই সব দলগুলো জাহান্নামে যাবে, সব দলগুলো গোমরা, সব দলগুলো বিভ্রান্ত, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল, একটা ফেরকা নাজাত পাবে, 72টা পচা, 72টা গোমরা, 72টা নষ্ট, একটা মাত্র হক থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দল যে নাজাত পাবে তাদের কি পরিচয়? আল্লাহর নবীর সময় কি এত কোন ফেরকা ছিল? আল্লাহর নবী পরিষ্কার উত্তর দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই তরিকায় আছি, এই পথে, এই মতে, এই তরিকায় যারা থাকবে তারাই কেবলমাত্র নাজাত পাবে, এর বাইরে যারা তারা সব জাহান্নামে যাবে। এখন আপনি চিন্তা করুন, আল্লাহর নবী যেদিনে কথা বলেছেন আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, এই পথে যারা থাকবে তারাই কেবলমাত্র নাজাত পাবে, ওই দিন আল্লাহর নবী যেদিন এই কথা বলেছেন সেই দিন তোমার তিস্তি ছিল কিনা, কাদেরী ছিল কিনা, নকশাবন্দি ছিল কিনা, হানাফি ছিল কিনা, শাফিঈ ছিল কিনা, মালিকি ছিল কিনা, হাম্বলি ছিল কিনা, এরকম ভাবে আহলে হাদিস ছিল কিনা, আহলে কোরআন ছিল কিনা, সালাফি ছিল কিনা, কেউ ছিল না। ওই সময় মুসলিমদের একটা মাত্র পরিচয় ছিল, সেই পরিচয়ের নাম ছিল ইসলাম আর মুসলিম, এছাড়া আর কোনো পরিচয় ছিল না। আপনি বলবেন কোরআন হাদিসে এগুলো সিফাত আকারে উল্লেখ করা হয়েছে, তাহলে তো দুনিয়ার সবাই সেই সুযোগ আছে। কোরআনে আছে মুমিনদের বলা হয়েছে উলাইকা হিযবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল হিযবুল্লাহ, শর্ষিনার পীর সাহেব চিন্তা করলেন পাইছি একটা নাম, উনি ওনার দলের নাম দিলেন হিজবুল্লাহ। শর্ষিনা পীরের দলের নাম কি? এখন ওনার দল যদি হিজবুল্লাহ হয়ে যায়, তার বিপরীতে কোরআনে বলা আছে দল দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, তাহলে ওনার মুরিদরা হিজবুল্লাহ হলো, বাকিরা কোন দলে চলে গেল? হিজবুশ শয়তানে চলে গেছে। এক পীর এই কারবার করলো, আর এক পীর তালাশ করে দেখলো, আর এক পীর তালাশ করে দেখলো, কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, জামাতুল মুসলিমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক ফেরকা হবে, ফালজাম জামাআতাল মুসলিমিন, তুমি মুসলিমদের জামাকে শক্তভাবে ধরো। একদল লোক মনে করলো পাওয়া গেল একটা দলের নাম, নিজেরা নিজেদের নাম দিল জামাতুল মুসলিমিন, দল তৈরি করে ফেলল। এটা কি দল তৈরি করার জন্য বলা হয়েছে? এটা বলা হয়েছে মুসলিমদের দল, অর্থাৎ মুসলিম যারা কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলবে তাদের সঙ্গে চলো। এর মানে বলা হয় নাই যে জামাতুল মুসলিমিন নামে একটা দল থাকবে, ওই দলটা ধরো। কি বিভ্রান্তি! এরকম ভাবে আহলুল কোরআন হাদিসে বলা আছে, এর মানে এই নয় যে আহলুল কোরআন নামে একটা দল থাকবে সেই দলটা হক। আহলুল হাদিস হাদিসে আছে, এর মানে এই নয় আহলুল হাদিস নামে বাংলাদেশে একটা দল থাকবে ওই দলটা হক বাকি সব জাহান্নামী, এটা বলা হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি এটার উপরে যারা থাকবে তারা নাজাত পাবে, যারা এর বাইরে থাকবে তারা জাহান্নামী হবে। এজন্যই কোরআনের আয়াত গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানব এবং জিন জাতির মধ্য থেকে অনেক মানুষ এবং জিন তৈরি করেছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দেওয়া হয়েছিল, অন্তর দেওয়া হয়েছিল, আত্মা দেওয়া হয়েছিল, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছিল সত্যকে বুঝার জন্য, তারা তা বুঝতে চায় নাই, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছিল সত্যকে দেখার জন্য, কোরআন সুন্নাহ দেখে পড়ার জন্য তারা তা করে নাই, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছিল সত্য কথা শোনার জন্য তারা তা শুনে নাই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো, বালহুম আবল, বরং পশুর চেয়েও ঘৃণিত, পশুর চেয়েও পথভ্রষ্ট, পশুর চেয়েও গোমরা। উলাইকা হুমুল গাফিলুন, এই লোকগুলো হচ্ছে গাফিল, অমনোযোগী লোক। সূরা আরাফের 179 নম্বর আয়াত। এ লোকগুলো মনের পূজা করে, মন যেটা চাইল এক এক সময় এক একটা গ্রহণ করলো, এই সময় এটা ভালো লাগলো না আর একটা ধরলো, ওটা ভালো না আর একটা ধরলো, নিজেই নিজে মুস্তাহিদ হয়ে যায়, ইমাম হয়ে যায়, এবং একটা ফেরকার জন্ম দিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্যই তো বলা হয়েছে মুসলিমদের জামাত অনুসরণ করার জন্য, কোন ব্যক্তির জামা না, কোন ব্যক্তির দল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফালজাম জামাআতাল মুসলিমিন, মুসলিমদের জামাকে শক্তভাবে ধরতে বলা হয়েছে। এই জন্য জামাতুল মুসলিমের আবার দলকে বলছি না, দল যেখানে কোনো শব্দ পাওয়া যাচ্ছে সেখান থেকে ওই নামটা নিয়ে একটা দল তৈরি করা হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে হচ্ছে যারা আহলুস সুন্নাহ, সুন্নাহ মানে নবীর তরিকা, আহাল মানে ওয়ালা, ধারক বাহক, ওয়াল জামা আই মা জামাত সাহাবা, সাহাবায়ে কেরামদের যে জামাত ছিল ওই জামাত যেভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেছে ঠিক সেইভাবে আল্লাহর নবীকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় কি? নাম পাওয়া গেল, দল তৈরি করার সুযোগ হয়ে গেল, একটা দল তৈরি হয়ে গেল আহলুস সুন্নাহ জামাত নামে। এটা কোন দলের নাম বলা হয়েছে? এটা মুসলিমদের বৈশিষ্ট্য হবে, মুসলিমরা কোন ব্যক্তির তরিকা অনুসরণ করবে না, মুসলিমরা কোন ব্যক্তির সুন্নাহ অনুসরণ করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন, আলাইকুম আলজিম বাধ্যতামূলক, অবশ্যই তোমরা আমার সুন্নাহ আমার তরিকা সত্যভাবে ধরবে এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদার সুন্নাহ তাদের তরিকা ধরবে, অন্য কারো তরিকা তোমাদের ধরার কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়াইদা ইলা লাহুম আমিনু কামা আমানান নাসু, যখন মুনাফিকদের বলা হয় ঈমান আনো ওই লোকদের মতো যেই লোকগুলো ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলা হয়, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকা লোকদের মতো ঈমান আনব? আল্লাহ তাআলা সেজন্য করে পরিষ্কার করে দিয়েছেন ঈমানের মাপকাঠি হবে কি, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি সাধারণ লোকেরা যারা মুসলিম দাবি করে, ফাইন আমানু যদি তারা ঈমান আনে, বিমিসলিমা আমানতুম বিহি তোমরা যেরকম ঈমান এনেছো এই রকম যদি ঈমান আনে, তাহলে ফাকাদ ইহতাদাও অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হলো। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলতে যারা নবীর সুন্নাহকে অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের জামাতের মতো সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ফলো করেছেন, নবীর তরিকা অনুসরণ করেছেন, এই রকম ভাবে যারা নবীর তরিকা অনুসরণ করে সাহাবায়ে কেরামদের মতো তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল নাকি আহলুস সুন্নাহর জামা, মানে কবর পূজারি চিটাগাঙ্গে যারা আছে তারা আহলুস সুন্নাহর জামা? চট্টগ্রামের একদল লোক আছে, এদের কাজ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, আলীকে বলেছেন যত উচ্চ কবর পাও সব ভেঙ্গে চুরমার করে দাও, ওই লোকগুলো কবর তৈরি করে, পাথর ঢালাই করে কবর তৈরি করে, আপনি মাঝ ভান্ডার যান একটার দুইটা না কতগুলো কবর তারা তৈরি করেছে, ওখানে যতগুলো কবর তৈরি করেছে পাকা কবর, ওই কবর দিয়ে বাংলাদেশের বিশাল একটা অংশের বাড়ি তৈরি করে দেওয়া যায়। আল্লাহর নবী বলেছেন কবর ভাঙতে, এরা কবর গড়ল। আল্লাহর নবী বলেছেন মাজারে সেজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, প্রার্থনা করা যাবে না, এরা এইগুলো তৈরি করলো আর নাম দিল আহলুস সুন্নাহ ওয়াল জামা। নাম দিল কি? এজন্য মনে রাখতে হবে কোরআন হাদিসকে বুঝে শুনে চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবেন, এরপরে যেটা সহি ওটা মানতে হবে। এটাই হচ্ছে আয়াতের তাৎপর্য। নতুবা আল্লাহ তাআলা বলছেন যারা এটা করবে না, নিজের মনে যেটা চাইলো সেটাই করলো, তারা নিজের মনকে আল্লাহ বানাইলো, আল্লাহর পরিবর্তে মনের পূজা করে। কোরআনের সূরা জাসিয়াত 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি ওই সমস্ত লোকদের দেখেছো যে নিজের নফসকে নিজের হাওয়াকে নিজের প্রবৃত্তিকে আল্লাহ বানিয়েছে? ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এবং জেনে শোনা জানাশোনা সত্ত্বেও যারা এরকম নিজের নফসকে আল্লাহ বানিয়েছে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, এবং তাদের কানের উপরে আর অন্তরের উপর আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর আল্লাহ তাআলা এদের চোখের উপরে পর্দাবৃত করে দিয়েছেন। ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এরপরে আল্লাহর পরে আর তাদের হেদায়েত দেওয়ার মতো কে আছে? এরপরে তাদেরকে আর কোন পীর কোন বুজুর্গ কেউ হেদায়েত দিতে পারবে না। আল্লাহ প্রশ্ন করেছেন ফামাই ইয়াহদিহি, কে তাকে হেদায়েত দান করবে? মিন বাদিল্লাহি, আল্লাহর পরে। আফালা তাদাক্কারুন, তোমরা কি বুঝতেছো না? এই প্রকারের কলবের নাম ছিল আল কলবুল মাখতুম, যাদের অন্তরে আল্লাহ সিলগালা করে দিয়েছেন, এইগুলো আর হেদায়েতের পথে ফিরে আসবে না। চতুর্থ নম্বর কলব হচ্ছে আল কলবুল গাফেল, আল কলবুল লাহি, অমনোযোগী কলব। এই কলব প্রকার লোকদের মনের মধ্যে ইমানও আছে, কিছু নেফাকও আছে, ইমানও আছে, আবার কিছু গুনাহও করে। একজন মানুষ কোরআন গবেষণা করতে শুরু করলো, তিনি জানতে পেরেছেন কোরআনের একটা আয়াত তার নজরে পড়েছে, সূরা আম্বিয়া একুশ নম্বর সূরার দশ নম্বর আয়াত বলা হয়েছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, আমি তোমাদের প্রতি একটা কিতাব নাযিল করেছি, ফিহি যিক্রুকুম, যে কিতাবের মধ্যে তোমাদের আলোচনা আছে, তোমাদের তোমাদের আলোচনা আছে, ফিহি যিক্রুকুম, আফালা তাকিলুন, লোকটা বুঝতে পারলো কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ, কোরআনের আলোচ্য বিষয় আমিও, তাহলে কোরআন থেকে আমাকে আবিষ্কার করতে আমি কোথায় আছি। এজন্য তিনি কোরআন তালাশ করা শুরু করলেন, আমার অবস্থান কোরআনের কোন জায়গায় আছে, কোরআন মানুষকে নিয়ে গবেষণা করে, কোরআনের আলোচ্য বিষয় মানুষ, তাহলে আমি যে অবস্থায় আছি আমার পরিচয় কোথায় আছে। খুঁজতে খুঁজতে সে পেয়ে গেল সূরায়ে তওবা নয় নম্বর সূরার একশত দুই নম্বর আয়াত, আল্লাহ তাআলা একদল মানুষ সম্পর্কে বলেছেন, ওয়া আখরুনা আতারাফু বিযুনুবিহিম, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজেদের গুনাহগুলোকে স্বীকার করে, অস্বীকার করে না, গুনাহ করে ফেলেছি স্বীকার করে, খলাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা, নেক আমল এবং গুনার মধ্যে খলত মলত করে ফেলেছে, মিলিয়ে ফেলেছে, মিশ্রণ ঘটিয়েছে, তার মানে নেক আমলও করে মাঝে মধ্যে গুনাহও করে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় এই লোকগুলো তওবা করলে আল্লাহ এদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, সূরায়ে তওবার একশো দুই নম্বর আয়াত। এই আয়াতটা পেয়ে লোকটা খুশি হয়ে গেল, বাহ বাহ, আমি আমাকে পেয়ে গেছি, কোরআন ঠিকই বলেছে, আমি তোমাদের কাছে এমন এক কিতাব নাযিল করেছি যার মধ্যে তোমাদের আলোচনা আছে, আমি নিজেকে পেয়ে গেছি, আমি তো এই প্রকারের লোক, আমি অন্যায় করি, স্বীকার করি, মাঝে মধ্যে গুনাহ করি, নেকামলও করি, তওবাও করি, এই প্রকারের মানুষটাই তো আমি। আমিও মনে করি যে আমি নিজে এবং আমার সামনে যারা শ্রোতা আছে তাদের বেশিরভাগ লোকই এই প্রকারের লোক, নেকামলও করে, গুনাহও করে, তওবাও করে, আবার মাঝে মধ্যে পাপ করে বসে। আমরা কেউ ফেরেশতা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাতাউন, সব বনি আদম পাপ করে, অন্যায় করে, গুনাহ করে। এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি যে তওবা করে, যে কি করে, অখয়রুল খাতাইনা আত-তাওয়াবুন, এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী হচ্ছে সে যে পাপ করে আবার তওবাও করে। এরা অমনোযোগী কারণে, গাফেল হওয়ার কারণে মাঝে মধ্যে পাপ করে বসে। এই লোকগুলো কিন্তু এক সময় দুইটা দিকের কোন একটা দিকে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকগুলোকে শয়তান টার্গেট করে, তোরাজুল ফিতানু আলাল কুলুবে, এই লোকগুলোর অন্তরের উপরে ফিতনা ঢুকে, কাল হাসিরে উদান উদান, চাটাই বোনার জন্য, চাটাই তৈরি করার জন্য, যেমন একটা খেজুর পাতার সাথে আর একটা খেজুর পাতা যুক্ত করা হয়, এরকম তৈরি করতে করতে একটা চাটাই তৈরি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম ভাবে এক একটা গুনাহ যুক্ত হতে পারে থাকে, ফাইয়ু কলবুন উশরিবাহা, যেই কলব এই গুনাহগুলোকে খেয়ে ফেলে, গুনাহগুলোকে আয়ত্ত করে, গুনাহগুলোকে রাখে, নুকিতা ফিহি নুকতাতান সাউদা, তার কলবে একটা কালো দাগ পড়ে যায়, এরকম দাগ পড়তে থাকে। অপরদিকে ওয়াইয়ু কলবিন আনকারহা, আর যেই কলব এই গুনাহকে প্রশ্রয় দেয় না, নুকিতা ফিহি নুকতাতান বাইদা, তার কলবে একটা সাদা দাগ পড়ে যায়, হাত্তা তাসিরা আলা কলবাইনে, শেষ পর্যন্ত দুইটা কলব দুই রকম হয়ে যায়, আলা আবিয়াদ মিসলুস সাফা, একটা কলব হয়ে যায় মরমার পাথরের মতো, শ্বেত পাথরের মতো সাদা, ফালা তাদুরু ফিতনাতুন, এই রকম যাদের অন্তর হয়ে যায় তাদেরকে কোন প্রকার ফিতনা, যত ফিতনা আসুক, দাজ্জালের ফিতনা, আহলে কোরআন ফিতনা, তিস্তি ফিতনা, কাদেরী ফিতনা, কবরী ফিতনা, মাজারী ফিতনা, পীর মুরিদের ফিতনা, যত রকমের ফিতনা আছে, ফালা তাদুরুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন পর্যন্ত আসমান সমূহ এবং জমিন থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই প্রকার কলবের লোকদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন বুঝতে হবে তাহলে, যারা একবার এদিক দৌড় যায়, একবার ওদিক দৌড় যায়, একবার আহলে কোরআন, একবার আহলে হাদিস, একবার বিভিন্ন চিশতি কাদেরি বিভিন্ন পীরের দরবারে দৌড়ায়, বুঝতে হবে কলবের সমস্যা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অন্তরটা সাদা আছে, ফালা তাদুরহু ফিতনাতুন, তাদেরকে কোনো ফিতনা ক্ষতি করতে পারবে না, কোনো ফিতনা আক্রান্ত করতে পারবে না। মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন পর্যন্ত আসমান এবং জমিন টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। অপরদিকে ওয়াল আখারু আসওয়াদু মুরবাদান, আর একটা একেবারে কালো কুচকুচে পাথরের মতো হয়ে যায়, এই পর্যায়ে চলে গেলে, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান, সে ভালোকে ভালো আকারে দেখে না, মন্দকে মন্দ আকারে দেখে না, ওয়া লা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তার হাওয়া, তার প্রবৃত্তি, তার নফস যেটা শিখিয়ে দেয় ওটাই সে করে, যেটার জন্য উদ্বুদ্ধ করে সেটাই সে করে, সে নফসের গোলামে পরিণত হয়ে যায়। হাদিসটা আছে মুসলিম শরীফের 386 নম্বর হাদিস। আমি আলোচনা করছিলাম আল কলবুল লাহি কলবুল গাফেল, অমনোযোগী কলব, এই প্রকার কলব যাদের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা সূরায়ে আম্বিয়া 21 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে, উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 10 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, বেশিরভাগ লোকেরা আমার আয়াতের থেকে অমনোযোগী এবং গাফেল হয়ে আছে, আমার আয়াত কি বলছে এগুলোর দিকে তারা খেয়াল করে না, তারা কেবল কোন পীর কি বলল, কোন ইমাম কি বলল, কোন বড় বুজুর্গ কি বলল, আর কোন বড় পীর সাহেব কি বলল, কোন বড় মুফতি সাহেব কি বলল, এই বড় দিয়ে যাচাই করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, বেশিরভাগ লোকেরা আমার আয়াত থেকে গাফিল হয়ে আছে, সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। এই লোকগুলো কেবল দিনের বেলায় আসলে, অর্থাৎ ধর্মীয় কোনো বিষয় আসলে বোকা হয়ে যায়, তখন আর কিচ্ছু বুঝতে চায় না, হুজুর যা বলে ঠিক আছে, দলিল সহ বলল না দলিল ছাড়া বলল, হুজুর বলল তোমার মাল হারিয়ে গেছে, একটা তাবিজ লিখতে হবে, তাবিজ লিখে ব্যাঙ্গের পাশার ভিতরে ঢুকিয়ে পাশা সিলাই করে পানিতে ছেড়ে দিতে হবে, এটা লিখতে হবে কবুতরের রক্ত দিয়ে, তা আবার তাজা রক্ত মাথা ঝুলাই জ্বর মেনে নিল, হুজুর শিখাইল তোমার ভূত লাগলো এসে তাবিজ লিখতে হবে কালো মুরগির তাজা রক্ত দিয়ে, আর সব মেনে নিল। আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলো ধর্মীয় ক্ষেত্রে আসলে দেখা যায় বোকা হয়ে যায়, কিন্তু পার্থিব ক্ষেত্রে বোকা না। আল্লাহ তাআলা বলছেন সূরা রুম 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে ভালোই জানে, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে এরা গাফিল এবং তারা অচেতন, এরা আখিরাত সম্পর্কে কোনো খবর রাখে না। এটা একজন মোল্লা দিয়ে রেখে দিলাম, বাচ্চাদের কোরআন পড়াবার প্রয়োজন পড়াই দিল, সে কি পড়াইল তার কোনো প্রয়োজন সে মনে করে না। একটা ইংলিশ টিচারের বেতন দেয় 10,000 টাকা, অঙ্কের টিচারকে দেয় 15,000 টাকা, আর একজন কোরআন শিক্ষা দেওয়ার জন্য মৌলভী সাহেবকে দেয় 500 টাকা, তাও আবার বাকি থাকে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোকদেরকে বলছেন সূরায়ে তাকাসুর 102 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে বলেছেন, আল হাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদের সম্পদ এবং সন্তানের প্রাচুর্যতা আলহা তোমাদেরকে ধ্বংস করেছে, আলহা কুম তোমাদের ধ্বংস করে দিয়েছে, আত্তাকাসুরু সম্পদের প্রাচুর্যতা প্রতিযোগিতা, হাত্তা জুরতুমুল মাকাবির কবরের সাথে মোলাকাত করা পর্যন্ত তোমাদের চলতে থাকবে। কিয়ামতের মাঠে এই লোকগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তখন তারা বিভিন্ন জিনিস সম্পর্কে বলবে, আমরা জানতাম না, আল্লাহ তাআলা বলছেন সূরা কাফ ২৫ নম্বর সূরার ২২ নম্বর আয়াতে বলছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। তুমি অবশ্যই এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে, গুরুত্ব ছিল না তোমার কাছে, গাফেল ছিলে, উদাসীন ছিলে, চোখে পর্দা ফেলে রেখেছিলে। ফাকাশফনা আনকা গিতাআকা, আজকে আমি তোমার চোখের পর্দা খুলে দিয়েছি। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার চক্ষু বড় তীক্ষ্ণ হয়ে গেছে, এখন ভালো করে দেখতে পাচ্ছ। ৫০ নম্বর সূরা কাফ এর ২২ নম্বর আয়াত। এই গাফেল অমনোযোগী এবং যাদের কাছে কোরআন সুন্নার কোনো গুরুত্ব নেই, এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফ ১৮ নম্বর সূরা ২৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই ব্যক্তির আনুগত্য করো না, ওই ব্যক্তির অনুসরণ করো না যাকে আমার জিকির থেকে আমি তার অন্তরকে গাফেল করে দিয়েছি। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে তার প্রবৃত্তির আনুগত্য করে। ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে চলছে, খবরদার তুমি তার আনুগত্য করবে না। সূরায়ে কাহাফ ১৮ নম্বর সূরার ২৮ নম্বর আয়াত। এই প্রকারের মানুষ যারা গাফেল, যারা অমনোযোগী, যারা এরাই যে আস্তে আস্তে আল কলব যে শক্ত হয়ে যায়, ওই কলবটার নাম হয়ে যায় পরবর্তীতে আল কলবুল কাফি। আল কলবুল কাফি শক্ত কলব, পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায় বাকারা এই সূরার ৭৪ নম্বর আয়াতে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম। সুম্মা, এটা আসে কোন জিনিসকে ধীরে ধীরে বোঝাবার জন্য। সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমাদের কলব শক্ত হয়ে গেল। মিম্বাদে দালিকা, এরপরে মানে গুনাহ করতে করতে তোমাদের অন্তর শক্ত হয়ে গেল। ফাহিয়া কাল হেজারা, অতঃপর সেটা হয় পাথরের মতো। হেজারা অর্থ পাথর, আওয়াসাদ্য কাসওয়া, অথবা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। পাথরের চেয়ে বেশি কিভাবে, আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে অনেক পাথর আছে এরকম, যেইগুলোর থেকে নহর প্রবাহিত হয়, পানির স্রোত দ্বারা চলতে থাকে। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, আর পাথরের মধ্য থেকে দ্বিতীয় প্রকার হচ্ছে যে পাথরগুলো ফেটে যায়, চিড়ে যায়। ফায়াখরুজু মিনহুল মা, অতঃপর তার থেকে পানি বের হয়, ঝর্ণার সৃষ্টি হয়। ওয়াইন্না মিনহা, আর এক প্রকার পাথর আছে, তৃতীয় নম্বর পাথর, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, যেগুলোর থেকে নহর প্রবাহিত হয় না অথবা ফেটে গিয়ে ঝর্ণার সৃষ্টি হয় না, কিন্তু সেগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে। লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এ হলো পাথরের অবস্থা। কিন্তু এই মানুষগুলো গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায়, যারা আল্লাহর বিধানের কাছে আল্লাহর ভয়ে একটু নড়াচড়াও করে না, তাদের কাছে গুনাহ গুনাহ মনে হয় না, এগুলো পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। এরকম একদিনে হয় না, আমাদের প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আমি যেভাবে পাপের ভিতরে লিপ্ত আছি, গুনার ভিতরে লিপ্ত আছি, আগে গুনাহ করলে খুব কষ্ট পেতাম, গুনাহ করলে আফসোস লাগতো, এখন গুনাহ করলে তেমন কষ্ট মনে হয় না, স্বাভাবিক মনে হয়। বুঝতে হবে আমার কলবটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, আমাকে এখনো ফিরে আসার সুযোগ আছে, তওবা করতে হবে। নতুবা এমন এক সময় চলে আসবে যখন এদেশের নাস্তিকগুলো, যারা একসময় মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছিল, হয়তো ছোটবেলায় কোরআন পড়েছিল, সেই তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, কবি শামসুর রহমান, কবির চৌধুরী, এরকম আরো যতগুলো নাস্তিক আছে, এই নাস্তিকদের মতো আপনি একসময় নাস্তিক হয়ে যান কিনা সেই ভয় আছে। ভাইয়েরা আমার, এবারে আমরা আলোচনা করব কলব কিভাবে রোগাক্রান্ত হয়, রোগ ঢোকার রুট গুলো কি। রোগ ঢোকার মূল রোড হলো চারটা। এক হচ্ছে কলবরোগাক্রান্ত হয়, কলবরোগাক্রান্ত হয় মুখালাতার কারণে, কাসরাতুল মুখালাতা, ফুযুলুল মুখালাতা, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি সাধারণ জনগণের সাথে মিলার কারণে। এর মধ্যে প্রথম সম্পর্ক হয় পিতা মাতার সঙ্গে। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যার সঙ্গে আমাদের সম্পর্ক, যার সঙ্গে উঠা বসা, সে আর কেউ নয়, সে হচ্ছে মা, তারপরে বাপ। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হাত দিয়েছেন, পরিষ্কার বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতে, এমন কোন সন্তান নেই, এমন কোন শিশু নেই যে ফিতরাতের উপরে জন্মগ্রহণ না করে, ইসলামের উপরে জন্মগ্রহণ না করে। প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, হক গ্রহণ করার যোগ্যতা নিয়ে তৈরি হয়। এরপরে ফাআবাওহু, অথবা তার পিতা মাতা, আবাওহু মা বাপ, ইহাব্বিদানিহি তাকে ইহুদি বানায়, আউইউনাসরানিহি অথবা খ্রিস্টান বানায়, আউইউমাজ্জিসানিহি অথবা মজুসি অগ্নিপূজক বানায়। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জামাহা, যেমন একটা পশু চতুষ্পদ জন্তু একটা সুন্দর একটা বাচ্চা প্রসব করলো, এর কান ঠিক আছে, নাক ঠিক আছে, চোখ ঠিক আছে, হাত পা ঠিক আছে, সব অঙ্গগুলো ঠিক আছে, এরপরে মানুষ কি করে, তাকে কান কাটে, নাক ফুটো করে, এরকম এক একটা দোষ লাগিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি শিশুকে ফিতরাতের উপরে, ইসলামের উপরে দুনিয়াতে পাঠিয়ে দেন, এরপরে তার মা বাপ তাকে গোমরা করে, বিভ্রান্ত করে, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, নাস্তিক বানায়, মুরতাদ বানায়। আপনি হয়তো বুঝতে পারেন নাই কিভাবে বানায়। এই ছেলে যখন একটু বড় হলো, বড় হওয়ার পর স্কুলে যেতে হবে, কোন স্কুলে যাবে এটা নির্ণয় করে প্রথম কোন ব্যক্তি, মা বাপ। মা বাপ চিন্তা ভাবনা করে, পরামর্শ করে, এরপরে তালাশ করলো, একে ভর্তি করাতে হবে জোসেফ স্কুলে, খ্রিস্টান স্কুলে, নাস্তিক স্কুলে, অথবা কোন ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে যেখানে ধর্মের কোন বালাই নেই, অথবা ড্যাম নটরে পড়াতে হবে, এখানে খ্রিস্টান আছে। এইভাবে পিতা মাতা সর্বপ্রথম যে আঘাতটা করলো, পিতা মাতা সর্বপ্রথম তাকে যে গুমরা করলো, তা হচ্ছে স্কুল নির্ণয় করার মাধ্যমে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআবাহু ইহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। কেমনে বানায় আপনি হয়তো কল্পনা করেন নাই, আপনি চিন্তাও করেন নাই। পিতামাতাই তাকে গোমরা করে, কারণ প্রথমেই পিতামাতা স্কুলে দেয়, এই চিন্তা করে কে? এই জন্য মনে রাখতে হবে, আপনি যদি আজকে এই সন্তানকে, এই হাদিসটা আছে সহিহ বুখারীর 4775 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 6926 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের 12499 নম্বর হাদিস, পরিষ্কার বলা হয়েছে ওর পিতা মাতা ওকে কি বানায়, ইহুদি খ্রিস্টান বানায়। কেমনে বানায় তা পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে এ কারণে কিয়ামতের মাঠে এই সন্তানদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে, আল্লাহর কাছে আবেদন করবে, তুমি যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেছ, যেই সন্তানের লেখাপড়ার জন্য খ্রিস্টানদের স্কুল নির্বাচন করেছ, যেই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে হালাল হারাম বাছাই না করে পয়সা কামাই করেছ, এই সন্তানকে আমাদের মাঠে কি বলবে? কান খুলে ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে, হে আমার রব, তুমি আমাদেরকে দেখিয়ে দাও ওই জিনকে, ওই মানুষকে যারা আমাকে গোমরা করেছিল, বিভ্রান্ত করেছিল, বদভ্রষ্ট করে দিয়েছিল, আজকে আমি তাদেরকে পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এরকম ভাবে তাদেরকে অপমান করার জন্য পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এ কারণে মনে রাখতে হবে, মানুষ প্রথমেই কাসরাতুল মুখালাফা, সংস্রবের কারণে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয় পিতামাতার কারণে, ধ্বংস হয় দুষ্ট বন্ধু বান্ধবের কারণে, ধ্বংস হয় অশিক্ষিত পোকালোকদের সংস্রবে যাওয়ার কারণে। এ কারণে কোরআনে সূরায়ে তওবা 9 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল আরাব বেদুইন লোকেরা, গ্রাম্য অশিক্ষিত বেদুইন লোকেরা, আশাদ্দু কুফরান ওয়া নিফাকান, কুফুরি এবং মুনাফিকির মধ্যে তারা চরম পর্যায়ে। আপনি বাস্তবও দেখবেন এই পীরদের বেশি কট্টর মুরিদ কারা, গ্রাম্য অশিক্ষিত লোকেরা। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, আল্লাহর নবীর যুগেও যারা সবচেয়ে বেশি মুনাফিকি করত, বেশি কুফুরির মধ্যে শক্তভাবে আঁকড়ে ছিল, সেই লোকগুলো ছিল গ্রাম্য বেদুইনেরা। আল্লাহ তাআলা এজন্য নাযিল করেছেন সূরায়ে তওবা 9 নম্বর সূরার 97 নম্বর আয়াতে, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান, আরাবরা বেদুইনরা, গ্রাম্য অশিক্ষিত লোকেরা কুফুরির মধ্যে এবং মুনাফিকির মধ্যে চরম কট্টর। ওয়াজেদারু আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বিধান নাজিল করেছেন তা তাদের জন্য বোঝার উপযুক্ত নয়, অর্থাৎ তাদের জন্য কোরআন নয়, তারা কোরআন মানবে না। আমরাও দেখি বর্তমানে এই পীরের মুরিদরা, গ্রাম্য লোকেরা ধাক্কা একটা দিবে, কোরআন হাদিস বাদ দাও, আমাদের পীর যদি জাহান্নামে যায় আমরা জাহান্নামে যাব। এমনও শোনা গেছে, আমাদের কোরআন হাদিসের আলোচনা শুনে যখন মুমিনরা তাওহীদবাদী হয়ে যায়, যখন এই পীর তন্ত্র বর্জন করে রাসূলের তরিকায় চলে আসে, মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, আমাদের অত বড় বড় পীর তারা কি জাহান্নামে যাবে? ওরা যদি জাহান্নামে যায় তাহলে আমরাও জাহান্নামে যাব। কে কে আছেন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি আছে, হাত উঠান, আর সব হাত উঠে। চিন্তা করেন কত বড় গোমরা, কত বিভ্রান্ত। আল্লাহ তাআলা এদের জন্য বলেছেন, আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, আরাবরা বেদুইনরা, অশিক্ষিত গ্রাম্য লোকেরা কুফুরির মধ্যে আর মুনাফিকির মধ্যে চরম কট্টর। ওয়াজিদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সীমারেখা দিয়েছেন, বিধান দিয়েছেন, এটা না জানারও অনেক উপযুক্ত, তারা না জানার উপযুক্ত, জানার উপযুক্ত না। সেই জন্য আমি আমার ভাইদের বলবো, এই সমস্ত লোকদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। কোরআন বোকা লোকদের জন্য নাজিল হয় নাই, কোরআন অশিক্ষিত পীরের মুরিদদের জন্য নাজিল হয় নাই, কোরআন মাজার পুরুষ পূজারীর জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে শিক্ষিত লোকদের জন্য, কোরআন নাজিল হয়েছে জ্ঞানী লোকদের জন্য। কোরআন বারবার আহ্বান করেছে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার, ওহে জ্ঞানী লোকেরা, ওহে চক্ষুষ্মান লোকেরা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। কোরআন কোনো বোকা লোকদের জন্য নয়, কোরআন কোনো অশিক্ষিত লোকদের জন্য নয়, কোরআন হচ্ছে কাদের জন্য? তবে শিক্ষাটা হতে হবে সহি শিক্ষা। শিক্ষা আবার নটরডেম কলেজ, জোসেফ স্কুলে পড়লে শিক্ষা, ওই শিক্ষাকে শিক্ষা বলা হয় নাই ভাইরা আমার। এই জন্য মমিনদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মমিনরা এই সমস্ত লোকদের সঙ্গে তর্কে জুড়বে না। আমি আমার ভাইদেরকে বলবো, প্রায়ই শোনা যায় আপনার অভিযোগ নিয়ে আসেন, অমুকের সঙ্গে ঝগড়া হয়েছে, অমুকে শোনান যাচ্ছে না। আল্লাহ তাআলা এদের সঙ্গে ঝগড়া করতে বলেন নাই। সূরায়ে ফোরকান পড়ুন 25 নম্বর সূরার 63 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, যখন তাদের সঙ্গে জাহেল মূর্খ লোকেরা তর্কে জড়ায়, বিতর্ক শুরু করে দেয়, তখন তারা বলে কালু সালামা, সালাম সালাম, তোমাদের বিদায়, এর সঙ্গে তর্কে জড়াবে না। আমি আমার ভাইদেরকেও বলবো, এই মূর্খ লোকদের সঙ্গে তর্কে জড়াবার কোনো প্রয়োজন নেই, বরং সৎ লোকদের সঙ্গে চলুন, তাদেরকে দাওয়াত দিবেন, তারা হক গ্রহণ করার যোগ্যতা রাখে। এ কারণেই কোরআনের সূরায়ে তওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? সত্যবাদী যারা, সৎ লোক যারা, এদের সঙ্গে থাকো, এদের সঙ্গে উঠা বসা করো। আর যারা কট্টরপন্থী বেদাতী, পীরের মুরিদ হয়ে গেছে, কবর পূজারী হয়ে গেছে, মাজার পূজারি হয়ে গেছে, 360 তরিকা মানে 126 তরিকা মানে রসুলের তরিকা বাদ দিয়ে 8 রশি, 9 রশি অথবা করে আঞ্চলিক ইসলাম মানে বরিশালের ইসলাম, ফরিদপুরের ইসলাম, সিলেটের ইসলাম, চট্টগ্রামের ইসলাম, এরকম ইসলামকে তারা আঞ্চলিক করে ফেলেছে। এই সমস্ত আঞ্চলিক ইসলাম বাদ দিয়ে কোরআন সুন্নার ইসলাম যারা পালন করে তাদের সঙ্গী, তাদের সঙ্গে বন্ধুত্ব করা। এই আয়াতটা পিসাবরা উপরে, পিসাবরা এই আয়াত দিয়ে শুরু করে। যদি জিজ্ঞেস করেন পীর ধরতে হবে তার দলিল কি, আপনাকে সূরায়ে তওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াত শুনিয়ে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। বাবারা পীর ধরো, বলে দিল একটা, একটু সুর দেবেন মেয়েলি সুর আর ফোস ফোস করে কাঁদবে, একটু মেয়েলি সুর আর তার সাথে একটু ফোস ফোস করে কাঁদবে না তো। এরপরে সুর দিয়ে বলবে কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই বেটা, আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, এটা ঠিক। সেই সত্যবাদী যে পীর তা পাইলে কোথায়? আয়াত ঠিক আছে, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, এই সত্যবাদী কারা সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আমরা আল্লাহটা মানবো না পীরটা মানবো? পীর বলল সত্যবাদী মানে পীর ধরো। আর আল্লাহ কি বলেছেন শুনুন, সূরায়ে হুজুরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ। নিশ্চয়ই ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, ثُمَّ لَمْ يَرْتَابُوا অতঃপর কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব রাখে নাই, সংশয় রাখে নাই, وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ এবং তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো। এটা কার ব্যাখ্যা? এখন দুইটা আয়াত মিলান। আল্লাহ তাআলা সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন কুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। সেই সাদিকুন কারা? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলে দিলেন এই সাদিকুনদের পরিচয় এই। আল্লাহর দেওয়া ব্যাখ্যা পেয়ে গেলাম। এরপরে যদি পীর বলে কুনু মাআস সাদিকিন মানে পীর ধরো, সে যদি বড় মহাদ্দেশ হয়, বড় মুক্তি হয়, বড় আলেম হয়, বড় পীর হয়, মানা যাবে না, বরং আস্তে তার মুখের উপর ছুঁড়ে মারতে হবে। ভাইরা আমার, পরিষ্কার কোরআন কারো ব্যাখ্যার জন্য রাখা হয় নাই, আল্লাহ নিজেই সব ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, আলোচনা হচ্ছিল আমরা সাদিকুনদের সঙ্গী হব, জাহেল মূর্খদের সঙ্গী হওয়া যাবে না। কোরআনের সূরা লোকমান 31 নম্বর সূরার 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই লোকদের রাস্তা অনুসরণ করো, পথ অনুসরণ করো যারা আমার মুখী হয়েছে, যারা আমার দিকে আমার অভিমুখ হয়েছে, এদের সাথে চলো, আমার রাস্তা বাদ দিয়ে বিভিন্ন তরিকা চলছে, ওদের রাস্তায় চলা যাবে না। সুতরাং আমাদের প্রথম নাম্বার যে বিষয়টা, গুনাহ প্রবেশ করে কোন কোন পথে, রুট গুলো কি, তা আলোচনা হচ্ছিল। এক নাম্বার রুট বলা হলো ফুজুলুল মুখালাফা, অতি সংস্রব, বিভিন্ন লোকদের সংস্রবে যাওয়ার কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়, এটা এক নাম্বার বিষয়। দুই নাম্বার ফজলুল কালাম, অতি কথন, বেশি কথা, এটার মাধ্যমেও মানুষ গুনাহে লিপ্ত হয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকসুরুল কালাম বেগাইরে যিকরিল্লাহি, আল্লাহর যিকির ছাড়া তুমি বেশি কথা বলো না। ইন্না কাসরাতাল কালাম বেগাইরে যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কুলুব, আল্লাহর যিকির ছাড়া অন্য কথা যত বেশি বলবা তোমার কলবটা অত শক্ত হয়ে যাবে, কলব শক্ত হয়ে যাবে। ওয়াইন্না আবাদান নাস মিনাল্লাহি আল কালবুল কাফি, আর কলব যখন শক্ত হয়ে যাবে জেনে রাখো মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহর থেকে দূরে ওই সমস্ত লোকেরা যাদের অন্তর শক্ত, যাদের অন্তর। এই কারণে মনে রাখতে হবে একজন মমিন, মমিনের কলবটা থাকে আগে, জিহ্বা থাকে পিছনে, আর মুনাফেকের জিহ্বা থাকে আগে, কলব থাকে। বুঝেন নাই বিষয়টা হচ্ছে এই, একজন মমিনের কলব আগে, তার মানে সে আগে চিন্তা করে এরপরে মুখের দ্বারা বলে। এই জন্য বলেছি কলব আগে মুখ পিছনে। অপরদিকে একজন মুনাফিক আগে বলে তারপরে চিন্তা করে, চিন্তা করে তারপর লজ্জিত হয়। এটা হচ্ছে মুমিনের মধ্যে আর মুনাফিকের মধ্যে পার্থক্য। এই জন্য কোন একজন লোক বলেছেন যে তুমি যখন কারো কাছে যাবে, যা বলবা তার চেয়ে ডবল শুনবা, কারণ কান দুইটা মুখ একটা। মুখ কয়টা? একটা। কান কয়টা? মুখ হচ্ছে বলার জন্য, কান হচ্ছে শোনার জন্য। তাহলে ডবল কান, মুখ একটা, তাহলে যা বলবে তার চেয়ে বেশি শুনবে, এটা মনে রাখতে হবে। তবে আপনি যখন দাওয়ার কাজ করতে যাবেন তখন তো ভিন্ন বিষয়, আপনাকে দাওয়ার কাজ করতে হবে, আপনাকে চুপচাপ বসে চলবে না। আবার সেখানে যার আলোচনা হচ্ছিল যে আমরা ফুজুলুল কালাম, অতি কথন, এর মাধ্যমে গুনাহ প্রবেশ করে। তিন নম্বর ফুজুলুত তাআম, অতি ভোজন, বেশি খাওয়া, পেট ভরে খাওয়া, এটা আর একটা গুনাহের প্রবেশ করার পথ। কারণ বেশি খাইলে শরীরে বেশি তেজ হয়, অন্যায় কাজে ধাবিত হয়। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আরাফ সাত নম্বর সূরার একত্রিশ নম্বর আয়াতে বলেছেন, অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও ওয়াশরাবু পান করো, কিন্তু খবরদার ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইন্নাল্লাহা ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। পবিত্র করে আরো বলা হয়েছে, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, অপচয় করো না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি? এই জন্য আল্লাহ তাআলা খেতেও বলেছেন, আবার সঙ্গে সঙ্গে অপচয় করো না, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সূরা আরাফের একত্রিশ নম্বর আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ কেবল খেতে চায়, অথচ মানুষ অনেক সময় খেতে বসে খাবার অতিরিক্ত হয়ে গেছে, জোর করে খাওয়ায় আর বলে খান খান, না খেলে খাবারটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাদিসটা ইবনে মাজার তিন হাজার তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস, মা মালা আদামিয়ুন বিআন শাররাম মিন বাতনিন বনি আদম, যত পাত্রে মাল রাখে, যত পাত্রে খাদ্য রাখে, পেটের চেয়ে খারাপ আর কোনো পাত্রে সে খাবার রাখে না। পেটের চেয়ে খাবার, পেটের চেয়ে বেশি খারাপ। তার মানে কি? আপনি খাবার এমনি নষ্ট হলে নষ্ট হয়ে গেল, খাবার নষ্ট হলো, আর যদি পেটের ভিতরে রাখলে নষ্ট হওয়ার ভয়তে খাবার তো নষ্ট হলো, আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি সবচেয়ে খারাপ পাত্রে রাখলেন, পেট নষ্ট হলো, আপনার ঈমান নষ্ট হলো, খাবার বেশি হলে শরীর মোটা হয়ে যাবে, ইবাদত করতে সমস্যা হবে, শরীর খাবার বেশি খেলে মাথা মেধা কমে যাবে, আপনার ইবাদত করতে কষ্ট, কোরআন বুঝতে কষ্ট হবে, শরীর বেশি হয়ে গেলে চর্বি জমে যাবে, নড়াচড়া করতে পারবেন না, নামাজ পড়া ভালো লাগবে না, জিহাদ করতে পারবেন না। এইভাবে শয়তান এই খাবারের মাধ্যমেও আপনার ভিতরে ঢোকার চেষ্টা করে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবাল আদামি লুকাইমাতুন ইয়াকুমনা সুলবাহু, একজন মানুষের জন্য কয়েক লুকমা খাবার যথেষ্ট, যার মাধ্যমে সে তার মেরুদণ্ড সোজা রাখতে পারে। ফাইন গালাবাতিল আদামি নাফসাহু, যদি তারপরেও তার মন বেশি খেতে চায়, তাহলে ফা সুলুসুন লিত্তাম ওয়া সুলুসুন লিশরাব ওয়া সুলুসুন লিনফাস, এক তৃতীয়াংশ খাবারের জন্য, এক তৃতীয়াংশ পানি পান করার জন্য, আর এক তৃতীয়াংশ রাখবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। একবার গলা পর্যন্ত খেয়ে শ্বাস করতে পারে না, এরকম যেন না হয়। ওই যে এক মৌলবী সাহ রমজান মাসে দাওয়াত খেতে গেছে, একেবারে পেট তো ভরে গেছে, গলা পর্যন্ত আসছে, এরপরে এক জায়গায় শুয়ে পড়ে আছে, রাতের বেলায় একজন এসে বলছে যে হুজুর, হঠাৎ তার দেখে মুখে মশা যাচ্ছে, মাছি যাচ্ছে, লোকটা উঠে বলল কি আর কোন দাওয়াত আসছে নাকি? এরকম খাবারের জন্য যারা পাগল হয়ে যায়, আমার ভাইয়েরা, এটা মমিনদের জন্য নয়, এগুলো হচ্ছে দুনিয়াদারদের জন্য শয়তান খাবারের মাধ্যমে প্রবেশ করে। হাদিসটা বলা হয়েছিল ইবনে মাজার 3349 নম্বর হাদিস। এরকম বেশি খায় যারা তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম। যারা কাফের, যারা কুফরি করে, তারা কি করে? ওয়াতামাত্তাউনা, ইয়াতামাত্তাউনা, তারা পার্থিব ভোগ বিলাসিতা করে। ওয়ায়াকুলুনা, এবং তারা খায়। কামা ইয়াকুলুল আনআম, যেরকম পশুতে খায়, গরুতে যেরকম খায়, পশু যেরকম খায়, এরা সেরকম ভাবে খেতে থাকে। সূরায় মুহাম্মদ 47 নম্বর সূরার 12 নম্বর আয়াত। এই লোকগুলো পার্থিব জীবনটাকে সবচেয়ে বড় মনে করে। কোরআনে বলা হয়েছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। এই লোকগুলো বলে যে আমাদের জীবন তো একটাই, দুনিয়ার জীবন, আছি আর মরে যাব, খাও দাও ফুর্তি করো। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়া তামাত্তাউ, ঠিক আছে খাও আর ফুর্তি করো। কালিলান ইন্নাকুম মুজরিমুন, তোমাদের উপরে আমি মোহর লাগিয়ে দিচ্ছি। ইন্নাকুম মুজরিমুন, তোমরা মুজরিম, তোমরা পাপী। সূরায় মুরসালাত 77 নম্বর সূরার 46 নম্বর আয়াত। ভাইরা আমার, এমনি ভাবে আর একটা রুট হচ্ছে গুনাহ প্রবেশ করার রুট, তা হচ্ছে ফুজুলুন নজর, অতি দৃষ্টি। দৃষ্টির মাধ্যমে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজেনাল আইনি আন নজর, চোখের জেনা হচ্ছে দৃষ্টি করা। ওয়াজেনাল লিসানি আল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা। ওয়ান্নাফসু তাতামান্না ওয়া তাশতাহি, আর মানুষের আত্মা নফস এটা কেবল কামনা করে, আকাঙ্ক্ষা করে। ওয়াল ফারাজু ইউসাদদিকু যালিকা কুল্লাহু ইউকাযযিবুহু, আর লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন করে। হাদিসটা বুখারীর 6243 নম্বর হাদিস, মুসলিমের 6924 নম্বর হাদিস, আবু দাউদের 2154 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 7719 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নাযরাতু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমা, মানুষের দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরগুলোর থেকে একটা তীর, বিষাক্ত শয়তানের বিষাক্ত তীর থেকে একটা তীর। ফামান তারাকাহা মিন খাউফিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কারো দিকে নজর পড়ে গেছে, সুন্দরী নারী, সুন্দরী যুবতী, এর দিকে নজর পড়ে গেছে, আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা বলছেন আসাবাহু জাল্লা ওয়া জাইমানান, আল্লাহ তাআলা তাকে ঈমান দান করবেন, বিনিময়ে তাকে ঈমানের শক্তি বৃদ্ধি করে দিবেন। ইয়াজুদু হালাওয়াতাহু ফি কলবিহি, ঈমানের স্বাদ, ঈমানের মজা সে তার কলবে অনুভব করতে থাকবে। হাদিসটা আছে মুসনাদে হাকিমের 7872 নম্বর হাদিস। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 30 বা 31 নম্বরে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। অপরদিকে মেয়ে লোকদেরকে বলা হয়েছে অকুল লিল মুমিনাতে ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, মুমিন মেয়ে লোকদেরকে বলুন তারাও যেন তাদের চক্ষুকে নিচু রাখে। পুরুষদেরকে বলা হয়েছে, মেয়ে লোকদেরকে বলা হয়েছে সূরায় নূর 24 নম্বর সূরার 30 এবং 31 নম্বর আয়াত। একবার নজর পড়ে গেল হঠাৎ করে, আপনি বুঝতে পারেন একটা মেয়ে লোক, বাস তারপরে আর নজর দেওয়া জায়েজ নেই। অনেকে হাদিস থেকে ভুল বুঝে একবার নজর দেওয়া জায়েজ, কাজে একবার নজর দিয়ে যতক্ষণ দেখা যায় না, এটা মিথ্যা কথা। প্রতারণা করা হচ্ছে, তোমার নফস তোমাকে ধোকা দিচ্ছে, তোমার সঙ্গে প্রতারণা করছে, তওবা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলীকে, ইয়া আলী লা তুতবিউন নজরাতা আন নজরাতা, একবার নজর পড়ে গেল এরপর আরেকবার নজর করতে পারবা না, সঙ্গে ফিরিয়ে নাও। ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা, প্রথমবার তোমার জন্য বৈধ হয়েছে, গুনাহ হয় নাই, এরপরে দ্বিতীয়বার তুমি রাখো আর তাকাও, এরপরে আর তোমার জন্য বৈধ হবে না। হাদিসটা আবু দাউদের 2151 নম্বর হাদিস, তিরমিজির 2770 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22974 নম্বর হাদিস। ভাইরা আমার, এরকম ভাবে নজর হেফাজত করতে বলা হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত মানুষের মনের মধ্যে, কলবের মধ্যে রোগ, কোন কোন রুটে প্রবেশ করে তা আলোচনা করেছি। এক নম্বর ছিল ফুজুলুল মুখালাতা, অতি সংস্রব, মানুষের সংস্পর্শে আসার কারণে গুনাহ প্রবেশ করে। দুই নম্বর ছিল ফুজুলুল কালাম, অতি কথন, বেশি কথার মাধ্যমে গুনাহে লিপ্ত হয়। তিন নম্বরে ছিল ফুজুলুত তাআম, অতি খাদ্য। চার নম্বর ছিল কি, ফুজুলুন নাজার, অতি দৃষ্টি। এই চারটা হলো মৌলিক রুট যার মাধ্যমে মানুষের মধ্যে গুনাহ প্রবেশ করে। ভাইরা আমার, এরপরে অন্তরের রোগগুলো কি কি আছে সেগুলো আমার আলোচনা আসছিল আজকে, যেহেতু কারেন্ট চলে গেছে আপনাদের কষ্ট হচ্ছে। ভাইরা আমার, আজকের এই আলোচনার মাধ্যমে আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। আগামী জুমায় সবে বরাতের উপর আলোচনা হবে। সবে বরাত কি, কেন, এটা কতটুকু বৈধ, আসলে বৈধ আছে কিনা, এ বিষয়ের উপর আগামী জুমাতে ইনশাআল্লাহ একটা দেওয়া হবে, বই দেওয়া হবে। এই জন্য আগামী জুমা আগে থেকে চলে আসি। আর এই আলোচনার যে বিষয়গুলো বাকি রয়ে গেছে, আমরা প্রথম আলোচনা করেছিলাম তাজকিয়া মানে কি, এরপরে তাজকিয়ার গুরুত্ব কি, এরপর আলোচনা করেছি আত্মশুদ্ধি, এই আত্মা কত প্রকার, করব কত প্রকার, কি কি, এরপরে গুনাহ কোন কোন রুটে প্রবেশ করে, এরপরে আলোচনা ছিল গুনাহগুলো কি কি, আত্মার রোগগুলো কি কি এবং তার চিকিৎসাগুলো কি কি। ইনশাআল্লাহ আগামী জুমাতে আপনারা বই পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকে আরো দাওয়াত দিচ্ছিলাম, সামনে রমাদান, রমজানকে ভালো করে জানা, রমজানকে বুঝা, রমজানের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়া, এরপরে বুঝে শুনে সিয়াম পালন করার জন্য আগামী 25 তারিখ অর্থাৎ শবে বরাতের পরের দিন যখন সবাই ঘুমাবে সেদিন আপনারা ইনশাআল্লাহ একটা দার্সে অংশগ্রহণ করবেন, এটার উপরে আপনারা পড়াশোনা করবেন, ফিকহু সিয়াম, সিয়ামের উপর দার্স হবে দিনব্যাপী, সকাল 9টায় শুরু হয়ে বিকাল 6টা পর্যন্ত চলবে। এখানে ভর্তি হতে হবে, ভর্তির জন্য আগামী শুক্রবার পর্যন্ত আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবার ভর্তি হওয়া যাবে, আগামী শুক্রবারের পরে আর ভর্তি হওয়া যাবে না, সবাই ভর্তি হয়ে এরপরে সেখানে অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ। এক একটা ক্লাস করলে, আজকে আপনারা হয়তো মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু মাদ্রাসায় না পড়লেও এলেম অর্জন করা ফরজ, সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ। আমরা যদি 40টা ক্লাস ঠিক মতো করতে পারি 40টা মাসে, ইনশাআল্লাহ ইসলামের অনেকগুলো জ্ঞান অর্জন করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।